الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا تريدنا الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام মোহতরম হাজিরিন, আপনারা আমরা সকল মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে পবিত্র কোরআন শরীফ আল্লাহর কালাম। কালাম শব্দের অর্থ হল কথা। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে সবগুলি সরাসরি আল্লাহর কথা, এই জন্য কোরআন শরীফকে আল্লাহর কালাম বলা হয়। এর ভিতরে অন্য কারো কোনো কথা নাই, যা আছে সবগুলি আল্লাহর কথা। এই আল্লাহর কথা কোরআন নামে আল্লাহর এই কথাগুলি এক দৃষ্টিকোণ থেকে 114টা ভাগে বিভক্ত। কোরআন শরীফের 114টা অংশ আছে, এক একটা অংশকে এক এক সূরা বলা হয়। এর মধ্যে এক সূরার নাম সূরায়ে আহজাব। এই সূরায়ে আহজাবের 28 নম্বর এবং 29 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার ক্ষুদ্র বিবেচনায় এই দুইটা আয়াতের মর্ম সঠিকভাবে বোঝা আমাদের বর্তমান সমাজের মুসলমানদের জন্য খুব বেশি দরকার। সেই হিসাবেই আমি এই দুইটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত দুইটা পরবর্তী আরো কয়েক আয়াত সহ এই আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ ঘটনা উপলক্ষে নাজিল করেছিল। সেই ঘটনাটাই হল আয়াতগুলির শানে নুজুল। কোরআন শরীফের কোন অংশ আল্লাহ কোন ঘটনা উপলক্ষে নাজিল করলে সেই ঘটনাকে এই অংশের শানে নুজুল বলা হয়। তাই যে ঘটনা উপলক্ষে আল্লাহ সূরায়ে আহজাবের এই আয়াতগুলি নাজিল করেছিলেন সেই ঘটনাটা এই আয়াতগুলির শানে নুজুল। শানে নজুলের অবস্থাটা ঘটনাটা জানা না থাকলে আয়াতের মর্ম বোঝা খুব কঠিন হয়, অনেক ক্ষেত্রে অসম্ভব হয়। কোন ঘটনা উপলক্ষে কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করলেন সেটা জানা থাকলে মর্ম বোঝা সহজ হয়, সম্ভব হয়। তাই এই দুই আয়াতের মর্ম আমাদের সহজে বোঝার জন্য কোন ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াত দুইটা নাজিল করেছিলেন সেই ঘটনাটা আগের থেকে আমাদের মনে রাখা দরকার। ঘটনাটা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়জন বিবি তার ঘরে একত্রে ছিলেন। এটা আল্লাহ রসুলের একটা আলাদা বৈশিষ্ট্য, উম্মতের জন্য চারের বেশি স্ত্রী একত্রে রাখা জায়েজ নয়, হারাম। কিন্তু রাসুলের জন্য চারের বেশি স্ত্রী একত্রে রাখা জায়েজ ছিল বিভিন্ন কারণে। এর মধ্যে একটা কারণ হল হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ 4000 বাহাদুর পুরুষের শক্তি দান করেছিলেন। সুতরাং আমরা যদি আমাদের বিবেককে জিজ্ঞেস করি যে একটা পুরুষ যদি 4 স্ত্রী রাখতে পারে তাহলে যার শরীরে 4000 বাহাদুর পুরুষের শক্তি আছে তার কতজন স্ত্রী রাখার দরকার ছিল? এই হল এক কারণ যে আল্লাহ আমাদের রাসূলকে 4 বেশি স্ত্রী রাখার অনুমতি দিলেন কেন। দুই নম্বর কারণ, এক হাদিসে আল্লাহর রাসূল বলেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, অর্থাৎ আল্লাহ আমাকে আমার উম্মতের উস্তাদ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উস্তাদ, আর আমরা সমস্ত উম্মতেরা তার ছাত্র। কোন উম্মত তার সরাসরি ছাত্র, ডাইরেক্ট ছাত্র, আর কোন উম্মত তার পরোক্ষ ছাত্র, ইনডাইরেক্ট ছাত্র। সরাসরি ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবায়ে কেরামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সকল উম্মতের জন্য রাসূল উস্তাদ। ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট কিভাবে? আমি কলেমা কালাম দীন ইসলাম ইমান আকীদা শিক্ষা করেছি একজন উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, এইভাবে যাইতে যাইতে সকল উস্তাদের উস্তাদ সাব্যস্ত হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরও উস্তাদ ইনডাইরেক্ট, আর সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন ডাইরেক্ট। রাসূল যেহেতু সমস্ত উম্মতের উস্তাদ তাই তিনি উম্মতের পুরুষদের উস্তাদ, নারীদের উস্তাদ। অথচ নারীদের জীবনে এমন অনেক কথা শিক্ষা করার মতো আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। নারীর জীবনে শিকার মতো অনেক ব্যাপার আছে যেগুলি পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জা। তাই রাসূলের দরকার ছিল এমন একদল মেয়ে লোককে স্ত্রী বানাইয়া নিজের স্ত্রীর পক্ষে স্বামীর কাছে জীবনে কোনো কিছু শিখতে লজ্জা নাই। একমাত্র স্বামী যার কাছে মেয়ে লোকদের কোনো কিছু শিক্ষা করতে লজ্জা নাই। এছাড়া যে কোনো পুরুষের কাছে শিক্ষা করা লজ্জার মতো অনেক ব্যাপার আছে মেয়েদের। এই জন্য রাসূলের দরকার ছিল একদল নারীকে স্ত্রী বানাইয়া তাদেরকে ওই সব বিষয়ে শিক্ষা দিয়ে রাখবেন, আর ভিন্ন নারীরা এই সমস্ত লজ্জার ব্যাপার যেগুলি শিখতে আসবে এগুলি সরাসরি রাসূলের কাছে না শিখে রাসূলের বিবিদের কাছ থেকে শিখে নেবে। এইভাবে একদল নারী রাসুলের স্ত্রী হইয়া রাসুলের সহকারী শিক্ষিকা হইয়া থাকবেন, যেন অন্য কোন মেয়ে লজ্জার ব্যাপারগুলি সরাসরি রাসুলের কাছে শিখতে না হয়, রাসুলের বিবিদের কাছে শিখতে পারেন। সুতরাং উম্মতের একদল সহকারী শিক্ষিকা তৈরি করার স্বার্থেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে নয় বিবি রেখেছিলেন। এই বিষয়টা আমি আর এর বেশি আলোচনা করতে চাই না, কারণ এটা আমার আলোচ্য বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের স্বার্থে নয়জন বিবি ঘরে রেখেছিলেন। দ্বিতীয় কারণটা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, নিজের খাহিশে না উম্মতের স্বার্থে? উম্মতের স্বার্থে, উম্মতের স্বার্থে, উম্মতের উপকারার্থে নয়জন বিবি ঘরে রেখেছেন। কিন্তু মাসের পর মাস চলে যেত নবীর ঘরে খানা তৈরি করার জন্য, রুটি শেখার জন্য চুলায় আগুন ধরাবার দরকার হইত না, কারণ রুটি নাই, চুলায় আগুন ধরা এলাম কি? রুটি তৈরি করার মতো আটা ঘরে নাই, কাজেই রুটি বানাবারও সুযোগ হয় না, আগুন চুলায় আগুন জ্বালাবারও সুযোগ হয় না। একটা দুইটা খেজুর খেয়ে সারা দিন কাটিয়ে দিতে হইত, সামান্য একটু দুধ পান করে দিন রাত ২৪ ঘন্টা কাটাতে হইত, এইভাবে সংসার চলত নবীর, এইভাবে নবীর পরিবারের, নবীর বিবিগণের সংসার চলত। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পর থেকে একাধারে ১৩টা বৎসর কাটাইলেন এই অভাব, এইরকম অভাব অনটনের ভিতর দিয়া। ১৩ বৎসর পর ওহী পাওয়ার আগে তার জীবনের ৪০ বৎসর অতিবাহিত হয়েছিল, আর ওহী পাওয়ার পরে এইরকম অভাব অনটনের ভিতর দিয়া মক্কায় রইলেন আরো ১৩ বৎসর। ওহী পাওয়ার আগের ৪০ আর পরের ১৩, মোট ৫৩ বৎসর বয়সে রাসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। সেখানে যাওয়ার পরে বিভিন্ন উপায়ে, বিভিন্ন ব্যবস্থায় মুসলমান সমাজের জন্য কিছু ধন সম্পদ আমদানি হইল। নবীর পরিবারের জন্য নয়, মুসলমান সমাজের জন্য, মুসলমান সমাজের জন্য কিছু ধন সম্পদ আমদানি হওয়ার পর নবীর বিবিগণ নবীর কাছে আবদার করলেন যে যতদিন পর্যন্ত গোটা মুসলমান সমাজটাই অভাবগ্রস্ত ছিল, ততদিন পর্যন্ত আমরা সকল প্রকার অভাব অনটন দুঃখ দুর্দশা সহ্য করেছি। হিজরত করে মদিনা শরীফে আসার পর আল্লাহ মুসলমানদের অবস্থা সচ্ছল করে দিয়েছেন, কাজেই আপনি এখন একটু মেহরবানি করে আমাদের খুরপুষ, আমাদের বরণ পোষণের পরিমাণ একটু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করুন। নবীর বিবিগণ নবীর কাছে এই আবদারটা করলেন যে এখন আগের থেকে একটু বেশি খুরপুষ খাওয়ার ব্যবস্থা, আগের চেয়ে একটু ভালো পোশাকের ব্যবস্থা, আগের চেয়ে একটু উন্নত মানের জীবনযাপনের ব্যবস্থা করে দিই। সাথে সাথে তারা তাদের এই দাবির পক্ষে একটা আমাদের উন্নত মানের জীবনযাপনের জন্য খরচের পরিমাণ একটু বাড়াইয়া দিন এই দাবিটা পেশ করার সাথে এর পক্ষে একটা যুক্তিও পেশ করলেন। যুক্তিটা হল, তখনকার পৃথিবীতে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল দুইটা, একটা পারস্য আর একটা রোম। রোম দেশের সরকার ছিল শক্তিশালী সরকার, পারস্য দেশের সরকার ছিল শক্তিশালী সরকার। এই দুই সরকারের বিরুদ্ধে লড়াই করার মতো, যুদ্ধ করার মতো সাহস তখনকার দুনিয়াতে কোনো দেশের ছিল না। এই পারস্য এবং রোম সম্রাটের এই দুই দেশের বাসিন্দা এবং সরকারেরা ছিল অমুসলিম, মুমিন নয়, এরা আল্লাহতে বিশ্বাসী নয় যথাযথভাবে, আল্লাহর বিধানে বিশ্বাসী নয়, এরা যথাযথভাবে পরকালের জীবনে বিশ্বাসী নয়, এরা মুমিন নয়। রোম দেশের সরকার এবং জনগণ মুমিন নয়, পারস্য দেশের সরকার এবং জনগণ মুমিন নয়। এই অমুসলিম দুই সরকার সংসারের উন্নত জীবনযাপনের অবস্থা এমন ছিল যে পারস্য দেশের সরকার প্রধান, পারস্য দেশের বাদশাহ এবং রোম দেশের বাদশাহ অসংখ্য বিবি রাখত তারা তখনকার যুগে। ধনী হইলে, রাজা বাদশাহ হইলে, সর্দার প্রধান হইলে 50 জন, 100 জন, 200 জন, 300 জন পর্যন্ত বিবি তারা রাখত। এই সমস্ত বিবিদেরকে বহু উন্নত মানের জেওর, কাপড়, গয়নাপত্র পরাইয়া সাথে নিয়া বিভিন্ন শহরে বন্দরে ঘোরাফেরা করত, আর মানুষের তামসা দেখত, বলতো যে দেখো আমাদের বাদশার বিবিদের জীবন কত উন্নত মানের, কত মূল্যবান কাপড় তারা পরে, কত মহামূল্যবান জেওর তারা পরার সুযোগ পায়। ওই দুই বাদশার স্ত্রীদের এই উন্নত মানের জীবনযাপনের যুক্তিটাও রাসুলের বিবিগণ রাসুলের সামনে পেশ করলেন। তারা বললেন যে পারস্য দেশের বাদশাহ বেঈমান হওয়া সত্ত্বেও তার বিবিদেরকে কত উন্নত মানের জীবনযাপনের ব্যবস্থা দিয়েছে, রোম দেশের বাদশাহ বেঈমান হওয়া সত্ত্বেও তার বিবিদেরকে কত উন্নত মানের জীবনযাপনের ব্যবস্থা দিয়ে রেখেছে। আপনি তো সাইয়িদুল মুরসালিন, আপনাকে তো আল্লাহ গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন, সুতরাং পারস্য দেশ এবং রোম দেশের রাজা বাদশাদের বিবিদের তুলনায় আমাদেরকে তো কিছুই দেওয়া হইল না, সুতরাং সেই অনুপাতে তো আমরা অনেক কিছু পাওয়ার দাবিদার, কিন্তু আমরা এতটা চাই না, অন্তত আগের তুলনায় কিছুটা আমাদের খুরপুষের পরিমাণ বাড়াইয়া দিন, আমাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করে দিন। নবীর বিবিগণ নবীর কাছে এই প্রস্তাবটা রাখলেন এবং নবীর সাথে পারস্য দেশের অমুসলিম বাদশার স্ত্রীদের, রোম দেশের বেঈমান বাদশার বিবিদের একটা প্রাসঙ্গিক যুক্তি পেশ করলেন। এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 28 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে নবীর বিবিগণের এই প্রস্তাবের প্রতিবাদে, সরাসরি প্রতিবাদ, নবীর বিবিগণের এই প্রস্তাবের প্রতিবাদে আল্লাহ সূরা আহজাবের 28, 29, 30, 31, 32, 33 এই 6টা আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতেই বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার বিবিদেরকে বলে দিন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। এ আয়াতে আল্লাহ বলেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বিবিগণকে বলুন যে তোমাদের প্রস্তাবের বাস্তবায়ন কতটুকু হবে না হবে, কিভাবে হবে না হবে সেই ব্যাপার পরে, আগে তোমাদের একটা মীমাংসায় যেতে হবে যে তোমরা বেঈমান রাজা বাদশারা এবং তাদের স্ত্রীরা যেভাবে পরকাল ধ্বংস করে দুনিয়ার রং তামাশা আর বুক বিলাস চায়, তোমরাও ঠিক সেইভাবে পরকাল বিসর্জন দিয়া পরকালের সুখ শান্তি আর বুক বিলাসের ব্যবস্থা বাদ দিয়া বেঈমানদের মতো শুধু দুনিয়ার সুখ শান্তি আর বুক বিলাস চাও, না পরকাল বজায় রাখিয়া করতে চাও, সেই সিদ্ধান্ত আগে হোক, তারপরে দেখা যাবে তোমাদেরকে কি দেওয়া যায় আর কি না দেওয়া যায়। এই প্রস্তাব আপনার বিবিদের কাছে রাখলে পরে বিবিরা যদি বলে যে পরকাল পাইলে পাইলাম, না পাইলে নাই, আমাদের দুনিয়ার বুক বিলাসের দরকার, যদি তারা এই জবাব দেয় তাহলে এরা আপনার বিবি হইয়া থাকার অধিকার নাই। এদেরকে যা পারেন কিছু টাকা পয়সা দন দৌলত দিয়া এদেরকে তালাক দিয়া আপনার ঘর থেকে বিদায় করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এই নির্দেশ সূরা আহজাবের 28 নম্বর আয়াতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশ দিয়ে দিলেন যে আপনার বিবিদেরকে আগে জিজ্ঞাসা করুন তারা দুনিয়া চায় না আখেরাত চায়। মুফাসসিরিন কেরাম লিখেছেন নবীর বিবিগণ এতটা ভাবতে পারেননি যে পারস্য সম্রাটের বিবিগণের তুলনা করাটা রোম সম্রাটের বিবিগণের তুলনা করাটা আল্লাহর কাছে পছন্দসই হবে না, এটা তারা ভাবতে পারেননি। তারা শুধু তাদের দাবির পক্ষে একটা যুক্তি হিসাবে তুলনা করেছিলেন। আসলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জগতের কারো কোনো তুলনা চলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণের সাথে দুনিয়ার কোন নারীদের তুলনা চলে না। এই তুলনা করাটা আল্লাহর এত খারাপ লাগবে, আল্লাহর এত অপছন্দ হবে, এটা তারা কল্পনাও করতে পারেননি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিবিরা যখন এই প্রস্তাব পেশ করলেন দুই সম্রাটের বিবিগণের তুলনা দিয়া, আল্লাহ তখন নির্দেশ দিলেন এরা তুলনা দিল কেন, ওরা তো বেঈমান, আর এরা তো শুধু ইমানদার নয়, এরা তো নবীর বিবি। বেঈমানের নারী আর নবীর বিবি সমান সমান হবে দূরের কথা, কোন বেঈমান মানুষ আর কোন ইমানদার মানুষ দুনিয়াতে কখনো সমান সমান হতে পারে না। সুতরাং বেঈমানদের অবস্থা হলো এরা পরকাল চায় না, শুধুমাত্র দুনিয়া চায়। আর ইমানদারের অবস্থা হলো বলেন তো আপনারা কি চায়, পরকাল চায় বললেও ঠিক হবে না। ইমানদারের অবস্থা হলো এরা দুনিয়াও চায় আখেরাতও চায়। বেঈমানেরা শুধু দুনিয়া চায় আখেরাত চায় না, ইমানদারেরা দুনিয়াও চায় আখেরাতও চায়। এই কথাটা শিক্ষা দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন দোয়া তোমরা আমার কাছে এভাবে করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দান করো, আখেরাতেও মঙ্গল দান করো। আয়াত বুঝে থাকলে এবার বলুন মুমিনেরা কি চায়, দুনিয়াও চায় আখেরাতও চায়, বেঈমানেরা শুধু দুনিয়া চায় আখেরাত চায় না। কে কি চায় না চায় এই ব্যাপারে এই হইল মূল কথা, বেঈমানেরা শুধু দুনিয়া চায় আখেরাত চায় না, আর মুমিনরা দুনিয়াও চায় আখেরাতও চায়। এখন প্রশ্ন হইল দুনিয়ার সুখ শান্তি আর বুক বিলাস এমনও আছে যেগুলি চাইলে আখেরাত পাওয়া যাবে না, আর আখেরাত পাইতে হইলে এইগুলি চাওয়া যাবে না। তাহলে মুমিন দুনিয়াও চায় আখেরাতও চায়, এই কথাটা কিভাবে সঠিক হইল? আল্লাহ তো কোরআনের আয়াতেই শিক্ষা দিলেন তোমরা আমার কাছে দুনিয়াও চাও আখেরাতও চাও, কিন্তু দুনিয়ার অনেক সুখ শান্তি আর বুক বিলাসের ব্যবস্থা এমন আছে যেইগুলি চাইলে আখেরাত পাওয়া যাবে না, কাজেই মুমিন দুনিয়াও চায় আখেরাতও চায়, এই কথার ব্যাখ্যা কি? মুফাসসিরিন কেরাম লিখেছেন এর ব্যাখ্যা হইল দুনিয়ার সুখ শান্তি আর বুক বিলাস দুই প্রকার, একটা হালাল একটা হারাম। বুঝতে পারেন আপনারা কথা? দুনিয়ার সুখ শান্তি আর বুক বিলাস কত প্রকার? দুই প্রকার, একটা হালাল একটা হারাম। নারী পুরুষের মিলনের আনন্দ এটা দুনিয়ারও আনন্দ আখেরাতেরও আনন্দ। নারী পুরুষের মিলনের আনন্দ আল্লাহ দুনিয়ার জীবনেও মানুষকে দিয়েছেন, আখেরাতের জীবনেও দিবেন। কিন্তু দুনিয়াতে যে নারী পুরুষের মিলনের আনন্দ দুই প্রকার, একটা হালাল একটা হারাম। বিবাহের মাধ্যমে হালাল, বিবাহ ছাড়া হারাম। এবার বলেন মুমিন যে দুনিয়াও চায় আখেরাতও চায়, এর মানে দুনিয়ার হারাম চায় না দুনিয়ার হালাল চায়? দুনিয়ার হালাল চায়। এই যে আমাদের বর্তমান সমাজের মুসলমানদের বোঝার ব্যাপার, আমরা যে মুমিন হওয়ার কারণে দুনিয়াও চাই আখেরাতও চাই, দুনিয়ার কোন অংশটা চাই? যেটা পাইলে আখেরাত ধ্বংস হইয়া যায় না যেটা পাইলেও আখেরাত রক্ষা হয়, কোনটা? তাহলে বর্তমান দুনিয়ার মুসলমান কোটাতে কোথায় আছে? বর্তমান দুনিয়ার কতজন মুসলমান আখেরাত বজায় রেখে দুনিয়া চায়? বেশিরভাগ মুসলমান আখেরাত ধ্বংস করিয়া দুনিয়া চায়। তার প্রমাণ, তা না হইলে মুসলমান সুদকুর হতে পারে না, মুসলমান গুসকুর হতে পারে না, মুসলমান মদকুর হতে পারে না, মুসলমান গাঞ্জাকুর হতে পারে না, মুসলমান চুর হতে পারে না, মুসলমান ডাকাত হতে পারে না, মুসলমান ছিনতাইকারী হতে পারে না, মুসলমান দুকাবাজ হতে পারে না, মুসলমান কাউকে ঠগাইতে পারে না, মুসলমান জিনা করতে পারে না, মুসলমান খুন খারাপি করতে পারে না, মুসলমান সন্ত্রাসী হতে পারে না। একমাত্র এগুলি হয় কোন কোন মুসলমান? যারা বেঈমান কাফিরদের মতো পরকাল ধ্বংস করিয়া দুনিয়ার বুক বিলাস চায়। অথচ হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসালাম। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে মুমিনেও খায়, বেদিনেও খায়। বলেন, খাওয়া দাওয়া শুধু মুমিন করে না, বেদিনও করে, কিন্তু মুমিনের খাওয়ায় আর বেদিনের খাওয়ায় ব্যবধান কি? আল্লাহ রাসূল বলেন, মুমিনে খায় এক পেট, বেদিনে খায় সাত পেট, বেদিনে খায় সাত পেট। বলেন তো আপনারা, একটা মানুষের পেট কতটা থাকে? একটা, সাত পেট কিভাবে খায়? রাসূল বলেন, মুমিনে খায় এক পেট আর বেদিনে খায় সাত পেট। একটা মানুষের তো পেট একটাই থাকে, তাহলে একটা বেদিনে সাত পেট খায় কথার ব্যাখ্যা কি? এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, মুমিন খায় দুনিয়াতে মাত্র কিছুদিন বাঁচার জন্য, আর বাঁচে আখেরাত হাসিল করার জন্য। মুমিন খায় দুনিয়াতে মাত্র কিছুদিন বাঁচার জন্য, আর বাঁচে আখেরাতের চিরস্থায়ী সুখ শান্তি আর বুক বিলাস হাসিল করার জন্য। আর বেদিন আখেরাত তো চায় না, মুমিন বাঁচতে চায় শুধু যা ফারা যায় খাওয়ার জন্য, এই জন্য হালাল হারামের দাঁত ধরে না। মুমিন হালাল খায় কেন? খাওয়ার জন্য বাঁচে না, বাঁচার জন্য খায়। বেদিন কাফিরের সাত পেটে খায় কথার ব্যাখ্যা কি? সে বাঁচার জন্য খায় না, খাওয়ার জন্য বাঁচে। বাঁচার দরকার কি? যতদিন বাঁচা যাবে ততদিন খাওয়া যাবে, না বাঁচলে তো আর খাইতে পারবো না। সুতরাং মরণের আগে আগে যা পারো খাইয়া লও, হালাল হারাম বাছাই করার কোন দরকার নাই। এ হইল বেদিনে সাত ফেটে খায় কথার ব্যাখ্যা। রসুলের হাদিসের ব্যাখ্যা বুঝে থাকলে এবার বলেন তো, বর্তমান দুনিয়ার কতজন মুসলমানে এক ফেটে খায় আর কতজন মুসলমানে সাত ফেটে খায়? চুর, যে মুসলমান চুর সে এক পেট খায় না সাত পেট খায়। যে মুসলমান ডাকাত, যে মুসলমান সুদকুর, যে মুসলমান গুসকুর, যে মুসলমান মদকুর, যে মুসলমান গাঞ্জাকুর, যে মুসলমান ঠক, যে মুসলমান বাকপার, যে মুসলমান ছিনতাইকারী, যে মুসলমান হাইজেকার, যে মুসলমান অপরের সম্পদে লুবি, রসুলের হাদিসের ব্যাখ্যা বুঝে থাকলে বলুন এই সমস্ত মুসলমানেরাও এক পেট খায় না সাত পেট খায়। সাত পেট খায় মানে যা ভারস খা, হালাল হারাম বাঁচিয়া হইত না, কারণ মরলে আর খাইতে পারতে না, যা ভারস খা। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের অবস্থা বেদিন কাফিরদের অবস্থার মতো হয়ে গেছে। এই জন্য বর্তমান দুনিয়ার মুমিন মুসলমানেরা বেঈমান কাফিরদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হওয়ার অনিবার্য পরিণতি ভোগ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলে দিয়েছেন, মুমিন মুসলমানেরা যদি চরিত্রহীন হয়, বদআমল হয়, লম্পট হয়, তাহলে বেঈমান কাফিরের দ্বারা পিটাইয়া এই সমস্ত নামদারি মুসলমানদেরকে আমি শায়েস্তা করে দেব। দেখেন এই রকম কথা আল্লাহ কোরআনের যত জায়গায় বলেছেন, এর মধ্যে একটা জায়গা আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ বলেন, وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا. আল্লাহ বলেন, বনি ইসরাইলের নবীগণের কাছে আমি যত আসমানি কিতাব নাজিল করেছি ওই সমস্ত আসমানি কিতাবে আমি উল্লেখ করে দিয়েছি, যারা আল্লাহ মানার দাবি কর, যারা আল্লাহর কিতাব মানার দাবি কর, যারা মুমিন হওয়ার দাবি কর, তোমরা যদি দুইটা অপরাধ কর তাহলে বেঈমান কাফিরদের দ্বারা পিটাইয়া তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ মানার দাবি করে, রসুল মানার দাবি করে, আল্লাহর কিতাব মানার দাবি করে, মুমিন হওয়ার দাবি করে, এরা যদি দুইটা অপরাধ করে, দুইটা অপরাধ, তাহলে এদেরকে আল্লাহ বেদিন কাফিরের দ্বারা পিটাইয়া সাহায্য করবেন দুনিয়া হয়। দুইটা অপরাধ কি কি? এক নম্বর, নিজেকে আল্লাহর বন্দা হওয়ার দাবি করে অথচ আল্লাহর বন্দেগি করে না, বন্দা হওয়ার দাবি সত্য না মিথ্যা? এবার বলেন, বর্তমান দুনিয়ার কতজন মুসলমান নামাজ পড়ে? নামাজ আল্লাহর বন্দেগি কিনা? প্রত্যেকটা মুসলমানে দাবি করে আমি আর আল্লাহর বন্দা, সবচেয়ে বড় বন্দেগি নামাজ, এটাই করে না, মিথ্যুক। এইরকমের মিথ্যুক মুসলমান, এইরকমের মিথ্যাবাদী মুসলমান মুমিন, যারা আল্লাহর বন্দা হওয়ার দাবি করে অথচ আল্লাহর বন্দেগি করে না, এই রকমের এগুলো একটা অপরাধ। আর একটা অপরাধ হইল, যারা একটু শক্তিশালী হলেই দুর্বলদের সাথে দুর্ব্যবহার করে, দুর্বলদের উপর অত্যাচার করে, দুর্বলদেরকে জুলুম করে, আল্লাহর বন্দা হওয়ার দাবি করে আল্লাহর বন্দেগি করে না, আর শক্তি পাইলেই দুর্বলের উপর জুলুম করে। এই দুই অপরাধ যখন কোন মুমিন মুসলমান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার, আমার যে সমস্ত বন্দারা বেঈমান কাফির, আমার বন্দা বলে স্বীকারই করে না, তাদেরকে আমি তোমাদের উপর শক্তিশালী করে দেব, প্রবল করে দেব, তারা তোমাদের জনপদে প্রবেশ করবে, তোমাদের বাসস্থানে প্রবেশ করবে, তাদের শক্তিশালী সেনাবাহিনী প্রবেশ করে তোমাদের ধন সম্পদ লুণ্ঠন করবে, তোমাদের শিশুদের হত্যা করবে, তোমাদের বৃদ্ধদের হত্যা করবে, তোমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দেবে, এবং তোমাদের মা বোনদেরকে দাস দাসী বান্দিতে পরিণত করবে। এই শক্তি তাদেরকে কেন দেব? তোমরা আমি আল্লাহর সাথে বাটপারি করেছো দুইটা, একটা আমার বন্দা দাবি করা সত্ত্বেও আমার বন্দেগি ছেড়ে দিয়েছ, মিথ্যা কথা আমার সাথে ব্যবহার করেছ, দুই নম্বর শক্তিশালী হয়ে দুর্বলের উপর দয়া মায়া করার কথা ছিল তোমরা অত্যাচার করেছ। এইরকম এইরকম দুইটা বদ আমল ওয়ালা ইমানদারকে আল্লাহ বলেন বেঈমান কাফিরের দ্বারা পিঠাইয়া দুনিয়াতে আমি সাহায্য করব। বুঝে থাকলে বলেন তো, বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে এই দুই ধরনের অপরাধ আছে কি নাই? তাহলে এরা কোন পুরস্কারের যোগ্য দুনিয়ায়? বেঈমান কাফিরেরা সালাম করার যোগ্য না ফিটানির যোগ্য? তাহলে তো বলেই দিয়েছেন, বেঈমান কাফির দিয়ে পিটাইব তোমাদেরকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বেঈমান কাফির যারা, এদের অপরাধ দুইটা, আল্লাহর কিতাব বিশ্বাসও করে না পালনও করে না, কটা অপরাধ হইল? দুইটা। আর মুমিন মুসলমান যারা, এদের অপরাধ একটা, আল্লাহর কিতাব বিশ্বাস করে কিন্তু পালন করে না। বুঝলেন কিনা দেখেন? তাহলে বেঈমানদের অপরাধ কটা? দুইটা। আর মুমিনদের অপরাধ কটা? একটা। তাইলে যে একটা অপরাধের অপরাধী তাকে দুই অপরাধের অপরাধী দিয়ে পিটাইলেন কেন? যারা ডাবল অপরাধী তাদের শাস্তি গেল কোথায়? তাদের বিচার গেল কোথায়? আর যারা যাদের একটা অপরাধী এদের এত কড়া শাসন কেন? এদের এত কঠোর শাস্তি কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দিচ্ছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَغُرَّنَّكُمْ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। হে ইমানদারগণ, বিভিন্ন কারণে দুনিয়াতে বেঈমান কাফিরদেরকে যদি আমি ধন সম্পদ, শক্তি, প্রতিপত্তি, রাজত্ব, রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি দিয়ে থাকি, এতে তোমরা মনে করিও না যে তারা আমার কাছে তোমাদের চেয়ে ভালো হয়ে গেছে, বরং তাদেরকে দুনিয়াতে ধন সম্পদ দিয়া, তাদেরকে দুনিয়াতে শক্তিশালী করিয়া দিয়া, তোমাদের উপর চড়াও হওয়ার সুযোগ দিয়া থাকি শুধু তোমাদের অপরাধ সংশোধনের জন্য। আর তারা কিছুদিনের জন্য দুনিয়াতে তোমার উপর চড়াও হইলেই কি হবে, পরকালে তো তারা চিরকালের জন্য জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামের শাস্তির যোগ্য, ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে কিছুদিনের শক্তি প্রতিপত্তি আর ধন সম্পদ পাইয়া গেলেও আমি আল্লাহর কিছু আসে যায় না। এই বিষয়টা সহজ একটা হাদিসের দ্বারা আমরা বলতে পারি। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সাত আসমান সাত জমিন আর এর মধ্যে যত ধন সম্পদ আছে সবগুলির মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির পাখার সমান হইত, মাছির পাখা, মাছির পাখা বুঝেন কটা থাকে, দুইটা, এই মাছির দুইটা পাখা বাজারে নিলে কত পয়সা বিক্রি হবে। আল্লাহ রসুল বলেন, সাত আসমান এবং সাত জমিনের মধ্যবর্তী সমস্ত ধন সম্পদ যদি আল্লাহর কাছে একটা মাছির পাকার সমান যদি হইত, দুনিয়াতে কোন বেঈমান কাফিরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না। সারা দুনিয়ার সমস্ত ভোগ বিলাসের সামগ্রী আল্লাহর কাছে একটা মাছির পাকার সমানও নয়, এই জন্য বেঈমান কাফিরদেরকেও আল্লাহ ভোগ বিলাস করতে দিয়া দেন। দাবল ভরাত যাদের তাদেরকে নিয়ামত দিলেন কেন, প্রশ্নের জবাব পাইলেন কিনা? বেঈমানদের অপরাধ কটা? দুইটা। নিয়ামত দিলেন কেন? আল্লাহ বলেন, দুনিয়ার নিয়ামত গুলি আমার কাছে মাছির পাকার সমানও না, এই জন্য বেঈমানে খাইল না, কাফিরে খাইল, কুকুরে খাইল না, বিড়ালে খাইল, এতে আমার কিছু আসে যায় না। বাকি রইল তোমরা যারা একটা অপরাধে অপরাধী, তোমাদের শুধু আমল খারাপ কিন্তু আকিদা ভালো, তোমাদের আমল খারাপ বিশ্বাস ভালো, আমার কালামকে বিশ্বাস করো, আমার বিধানকে বিশ্বাস করো, আমল করো না, পালন করো না, তোমাদের অপরাধ তাদের চেয়ে কম, তাদের ছিল অপরাধ দুইটা, তোমাদের অপরাধ একটা, তোমাদের উপর তাদেরকে চড়াও হওয়ার ক্ষমতা দেই কেন? এর কারণ হইল তোমরা দুনিয়াতে বেঈমান কাফিরদের কাছে আমার সত্য ধর্মকে কলঙ্কিত করেছ। কিভাবে? কাফিরেরা যখন তোমাদের দিকে তাকায় দেখে তোমরা চুর, তোমরা ডাকাত, তোমরা বদমাশ, তোমরা সুদকুর, তোমরা ঘুষকুর, তোমরা মদখুর, তোমরা খুনি, তোমরা জিনাখার, তোমরা বেবিচারী, তখন কাফিরেরা যদি তোমরা এই সমস্ত অপরাধ না করতে, তোমাদের আমল দেখে দেখে কাফিরেরা ইসলাম গ্রহণ করত। সুতরাং সারা দুনিয়ার সমস্ত বেঈমানেরা ইসলাম গ্রহণ করার সুযোগ তোমরা তোমাদের বদ আমলের কারণে বন্ধ করে দিয়েছ। বেঈমান কাফিরদের বিবেক প্রশ্ন করে, ইসলাম ধর্ম যদি ভালো হইত তাহলে ইসলাম ধর্মওয়ালা রাসূল হয় কেন? ইসলাম ধর্ম যদি ভালো হইত এরা বদমাশ হয় কেন? ইসলাম ধর্ম যদি ভালো হইত এরা ডাকাত হয় কেন? ইসলাম ধর্ম যদি ভালো হইত এরা সুদকুর হয় কেন? ইসলাম ধর্ম যদি ভালো হইত এরা মদখুর গাঞ্জাকুর হয় কেন? সুতরাং এদের আমল প্রমাণ করে ইসলাম ধর্ম ভালো নয়, তোমাদের এই বদ আমলের কারণে ওরা ইসলাম ধর্মের ছায়া তলে আসতে পারে না, এই অপরাধ তোমরা করেছ। অর্থাৎ দুনিয়াতে আমার সত্য ধর্মকে তোমরা বদ আমলের কারণে বেঈমানদের কাছে কলঙ্কিত করেছ, এই জন্য বেঈমানদের দ্বারা দুনিয়াতে তোমাদেরকে পিটাইয়া সাজা করি। তবে তোমাদের অপরাধ যে একটা, এই একটা অপরাধের সংশোধনের ব্যবস্থা হইল, পিটুনি খাইয়াও যদি সংশোধন হইয়া যাও, আল্লাহ এরপরে রায়েতে বলেন, সংশোধন হইয়া গেলে আমি আল্লাহ যে ক্ষমতা তাদেরকে দান করেছিলাম সেই ক্ষমতা তাদের হাত থেকে সিনাই আনিয়া তোমাদেরকে দান করিয়া দেব। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ আমি আশা করি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারতেছেন যে দুনিয়াতে মুমিনগণ বেঈমানের হাতে লাঞ্ছিত হয় কেন। আজকে কি বিষয়টা পরিষ্কার হইল? মুমিন কারে কয়? যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা যারা বিশ্বাস করে। কাফির কারে কয়? যারা বিশ্বাস করে না কি করে না। যারা কাফির, যারা আল্লাহ বিশ্বাস করে না, এদের হাতে আল্লাহ, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, এদেরকে লাঞ্ছনা করেন কেন? আল্লাহ বলেন, তোমরা এদের কাছে আমার দিনকে লাঞ্ছনা করেছ, এদের প্রতিশোধ এদের হাতে তোমাদেরকে লাঞ্ছনা করছ। এই লাঞ্ছনার অর্থ এই নয় যে তোমাদের পরকাল ধ্বংস, বরং এই লাঞ্ছনার অর্থ হইল তোমরা যেন এর পরও যেন তোমরা সংশোধন হইয়া যাও। তোমরা যদি সংশোধন হইয়া যাও, তাহলে পরকালের জন্য যে শাস্তি তোমাদের অপরাধের ছিল, সেই শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য মাফ করে দেব। দেখেন এই কথাটা আল্লাহ কেমনে বলেন, ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম, যদি ভালো হইয়া যাও তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওয়া ইন আসাতুম ফালাহা, পিটুনি খাইয়াও যদি সংশোধন না হও তাহলে পরিণতি তোমাদের দুনিয়াতেও ভোগ করতে হবে, আখেরাতেও ভোগ করতে হবে। বুঝে থাকলে এবার বলেন, মুমিন মুসলমানদেরকে আল্লাহ দুনিয়াতে বেঈমান কাফিরদের হাতে লাঞ্ছিত করেন কেন, অপমান করেন কেন? এরা নিজেদের বদ আমলের দ্বারা আল্লাহর সত্য ধর্মকে বেঈমানদের কাছে কলঙ্কিত করে, এটার শাস্তি। এই শাস্তি পাইয়াও যদি তোমরা সংশোধন হইয়া যাও, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকিটা মাফ করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। দুনিয়ার জলে স্থলে যত অশান্তি দেখা দেয় সবগুলি মানুষের কর্মফল, দুনিয়ার সমস্ত অশান্তি মানুষের কর্মফল। আল্লাহ বলেন, যত পাপ করেছ সকল পাপের শাস্তি না, তোমাদের যত পাপ তোমরা করো সকল পাপের শাস্তি দিলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সামান্য পাপের শাস্তি মাত্র দেই দুনিয়াতে বেঈমান কাফিরদের হাতের পিটুনি, এতেই যদি সংশোধন হইয়া যাও বাকি সবগুলি পাপ আমি মাফ করে দেব। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তোমাদের বদ আমলের সামান্য শাস্তি দুনিয়াতে এইভাবে দিয়া থাকি তোমাদেরকে সংশোধন করার জন্য। সুতরাং এটা শাস্তি নয়, এটা তোমাদের প্রতি শাস্তি নয়, এটা তোমাদেরকে সংশোধন করার ব্যবস্থা। আর তাদেরকে যে প্রবল করে দেই, এটা আমার নিয়ামত নয়, এদেরকে চিরকালের জন্য জাহান্নামে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা। কথায় কথায় অনেক দূরে চলে আসলাম, এবার মূল কথার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার বিবিদেরকে বলুন এরা বরণ পোষণের একটু বাড়তি পরিমাণ চায়, এরা আগের তুলনায় মুসলমান সমাজের আর্থিক অবস্থা উন্নতি লাভ করেছে, এই জন্য এরা আপনার কাছে একটু উন্নত মানের খানা খুরপোষ চায়। এটা ভালো কথা, এটা খারাপ কথা নয়, কিন্তু এরা আপনার বিবি হইয়া বেঈমানের বিবির সাথে তুলনা করলো কেন? এটা হলো আপত্তির কারণ। এরা নবীর বিবি হইয়া কাফির বাদশার বিবিদের সাথে তুলনা করলো কেন? আপনি যেমন কাফির বাদশার সাথে তুল্য হতে পারেন না, আপনার বিবিগণ কাফিরের বিবিদের সাথে তুল্য হতে পারে না। সুতরাং ওরা হইল দুনিয়াদার আর আপনারা হইলেন দিনদার। কাজেই আগে একটা কথার ফয়সলা হোক যে আপনার বিবিরা দিন পরকাল চায় না দুনিয়া চায়, এটাকে সিদ্ধান্ত হোক। যদি তারা দুনিয়া চায় কাফিরদের মতো, তাইলে এদেরকে নিয়ামত দেওয়া দূরের কথা, খুরপুল বাড়াইয়া দেওয়া দূরের কথা। নবীর বিবি হয়ে নবীর ঘরে বসবাস করার অধিকার নাই, যা পারেন ধন সম্পদ দিয়া তালাক দিয়া আপনার ঘর থেকে বিদায় করে দিন। আর যদি আখেরাত চায়, তাইলে কোন কাফিরের সাথে মুমিনের তুলনা করা যাবে না, কোন বেঈমানের সাথে ইমানদারের তুলনা করা যাবে না, এই বিষয়ে তাদের সংশোধন হইয়া যাওয়া দরকার। যে কথাটা আল্লাহ নবীর বিবিদেরকে ধমক দিয়া বলবেন, এই কথাটা কি বর্তমান দুনিয়ার মুসলমানদের বেলায় খাটে না খাটে না? এই কথাটা কি বর্তমান দুনিয়ার মুসলমানদের বেলায় খাটে না খাটে না? বর্তমান দুনিয়ার কতজন মুসলমান পরকাল রক্ষা করিয়া দুনিয়া চায়? বর্তমান দুনিয়ার আমার তো মনে হয় হাজারের মধ্যে 999 জন মুসলমান দুনিয়া চায় পরকাল ধ্বংস করিয়া, পরকাল রক্ষা করিয়া দুনিয়া চায় না, পরকাল ধ্বংস করিয়া দুনিয়া চায়। আমরা শুরুতেই কি বুঝেছিলাম, বেঈমানেরা দুনিয়া চায় আখেরাত চায় না, মুমিনরা দুনিয়াও চায় আখেরাতও চায়। দুনিয়া তো দুই প্রকার, একটা হালাল একটা হারাম। এবার বলুন কথাগুলি বুঝে থাকলে, মুমিনরা দুনিয়া চায় পরকাল ধ্বংস করিয়া না রক্ষা করিয়া? তাহলে মুমিনে যদি দুনিয়াতে কোন সুখ শান্তি আর বুক বিলাস চায়, হারাম উপায়ে না হালাল উপায়ে? এবার বলেন কতজন মুমিন হালাল পথে আছে, কতজন মুমিন হালাল পথে আছে? হালাল ব্যবসা কতজনের, হালাল চাল চলন কতজনের, মাল হালাল কতজনের, খানা হালাল কতজনের, খুরাক হালাল কতজনের, পোশাক হালাল কতজনের? হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখনই আল্লাহকে ডাকে তখনই আল্লাহ বলেন, কেন ডাকলি বল, আমি তুই যা চাইবে সব দেব। বান্দা বলে আল্লাহ, কোন বান্দা বলে আমি অসুস্থ আমাকে সুস্থতা দান করো, কোন বান্দা বলে আল্লাহ আমি অভাবগ্রস্ত আমাকে ধন সম্পদ দান করো, কোন বান্দা বলে আল্লাহ আমি বিপদগ্রস্ত আমাকে রক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন, এক্ষুনি তুই যা চাইছিলে সবকিছু দিয়া দিতাম, কিন্তু তোর রুজি হারাম, তুই যে খানা খাইয়া আমার কাছে দোয়া করতেছস, তোর পেটের ভিতরের খানা খুরাক হারাম, তুই যে পোশাক গায়ে দিয়ে আমার কাছে দোয়া করতেছস, তোর পোশাক হারাম, হারাম রুজি বন্ধ কর, যেদিন হারাম রুজি বন্ধ করবে সেই দিন তুই যা কিছু চাইলে সবকিছু পাইলি। সাথে সাথে আল্লাহ তারে জবাব দিয়া দেন, কিন্তু সে আর হারাম রুজি বন্ধ করে না, এই জন্য যা চাইছিল তা পায় না, রুগী হই অবস্থায় সারা জীবন দোয়া করলো রোগ মুক্তি পায় না, বলে আল্লাহকে, আল্লাহর কাছে কত কথা বললাম সারা জীবন দোয়ার মধ্যে, কত কথা চাইলাম আল্লাহ আমার কথা, আমার কথা রক্ষা করলো না। বুঝে থাকলে বলেন, আল্লাহ তার কথা রাখলো না, না সে আল্লাহর কথা রাখলো না, অপরাধ করলো আল্লাহর সাথে নিজে, আর এই অপরাধে অপরাধী বানাই দিল আল্লাহরে। এইরকম এইরকম আল্লাহর সাথে এইরকম চাতুরিটাও এই দুনিয়ার মুসলমানেরা করে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি পাইবা কি পাইবা না, খানা কুরপুষ উন্নত মানের হবে না নিম্ন মানের হবে, এই প্রশ্ন আগে না এই প্রশ্ন পরে, তোমাদের সাথে আগে আমি আল্লাহর মীমাংসা হওয়া দরকার। তোমরা দুনিয়া হালাল চাও না হারাম চাও? দুনিয়া যদি হারাম চাও তোমাদের সাথে আমার নিয়ামতের কোন সম্পর্ক নাই, দুনিয়া যদি হালাল চাও তারপরে দেখা যাবে তোমাদেরকে কাকে কি পরিমাণ দেবো আর কাকে না দেবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সাথে আল্লাহ যেই বিষয়টা আগে মীমাংসা করতে চাইছে, জীবনযাত্রার মান উন্নত হবে না অবনত হবে সেই মীমাংসা পরে হবে, আগে তোমাদের সাথে ফয়সলা হওয়া দরকার, তোমরা আখেরাত চাও না দুনিয়া চাও, এইটার মীমাংসা আগে হোক। এই ধমক যদি আল্লাহ নবীর বিবিগণকে দিতে পারেন, যাদের সমান, যাদের পায়ের দুলার সমান মর্যাদা বর্তমান দুনিয়ার কোন ওলির হতে পারে না, তাদেরকে যদি আল্লাহ এত বড় ধমক দিতে পারেন, তাহলে বর্তমান দুনিয়ার সাধারণ মুসলমানেরা যদি হারাম রুজি করিয়া পরকাল ধ্বংস করিয়া দুনিয়া চায়, এদের সাথে আল্লাহর কি ব্যবহার হইতে পারে, এদের সম্পর্কে আল্লাহর কি কথা হইতে পারে? এই যে হইল শিকার মতো ব্যাপার। আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানদের অনেক মা বোন এমন আছেন যারা বেঈমান, বেঈমানদের মা বোনেরা যেভাবে সমাজে চলাফেরা করে ঠিক সেইভাবে চলাফেরা করতে চায়, আছে কি নাই বলেন তো? বেঈমানেরা, বেঈমানের নারীরা পর্দা রক্ষা করিয়া চলে সমাজে না বেহর্দা চলে? বেহর্দা চলে বলুন তো। মুসলমানের মা বোনেরা, বেশিরভাগ মুসলমানের মা বোনেরাও তাদের দেখা দেখি পর্দায় থাকে না, তাদের দেখা দেখি বেহর্দা চলতে চায়। আল্লাহ তো তোমাদের মা, আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা হইলেন নবীর বিবিগণ, তাদের কি বলেছেন যে ওই পারস্য সম্রাটের বেঈমান বিবিরা, রোম সম্রাটের বেঈমান বিবিরা যেভাবে বেপর্দা চলে তোমরা কি সেইভাবে চলতে চাও? তোমরা কি তাদের সাথে পাল্লা দিতে চাও? বেঈমান নারীদের সাথে মুমিন মুসলমানের নারীর কোনো পাল্লা হতে পারে না, কোনো তুলনা হতে পারে না, কোনো সামঞ্জস্য হতে পারে না, তারা পরকালে জাহান্নামের লাকড়ি হবে, এই জন্য দুনিয়াতে দেহ প্রদর্শনী করে চলতে চায়। তোমরা যদি পরকালের জান্নাত চাও, তোমরা তোমাদের মা বোনেরা মুসলমানের নারীরা কোনোদিন বেঈমানদের মতো বেপর্দা হতে পারে না। বর্তমান দুনিয়ার বহু মুসলমানের মা বোন এমন আছে, বেঈমানের নারীরা যেই রকমের পোশাক পিনতে তারা এই রকমের পোশাক পিনতে চায়, বেইমানের নারীরা যেই রকমের জেওর ফিনবে তারা এই রকম জেওর ফিনতে চায়। বেইমানের নারীরা নিজের শরীরটারে রাস্তার মানুষে যেভাবে প্রদর্শনী করে, যেভাবে দেখায়, শোডাউন করে, এরাও নিজেদের শরীরটাকে রাস্তার পুরুষের সামনে এরকম শোডাউন করতে চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, তুমি কি পাইবা কি পাইবা না, কি চাইবা কি চাইবা না, সেই মীমাংসা পরে আগে তোমার সাথে মীমাংসা হোক, তুমি দুনিয়া চাও না আখেরাত চাও। এক হাদিসে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামী হইল দুই দল, সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামী, সবচেয়ে বড় ভয়ঙ্কর আযাব হবে জাহান্নামে দুই দলের। এর মধ্যে একটা দল, আল্লাহ রাসূল বলেন, এই দুনুটা দল আমার যুগে দুনিয়াতে আসে নাই, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াতে আসবে। দুই দল ভয়ঙ্কর আযাবের যোগ্য জাহান্নামে, নিকৃষ্টতম শাস্তির যোগ্য জাহান্নামে দুই দল। আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়াতে থাকাকালে দুনিয়াতে আসে নাই, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াতে আসবে। এই দুই দলের একদল হইল ওই সমস্ত নারীরা, ওই সমস্ত নারীরা যারা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করে, পর পুরুষের কুদৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়। দীর্ঘ হাদিসের এই সমস্ত দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল এই সমস্ত নারীদের এই সমস্ত বিবরণ দিয়া এক পর্যায়ে আল্লাহ রসুল বলেন, এরা হবে কাসিয়াতুন আরিয়াত। এই সমস্ত নিকৃষ্টতম জাহান্নামী নারীদের একটা স্বভাব হবে, এরা এমন পোশাক পরে পথে ঘাটে চলাফেরা করবে যেই পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহ রসুল যে বলেছেন পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান, এই পোশাকটা কোন পোশাক যে পোশাকে আর উলঙ্গ থাকায় সমান, লিখেছেন এর কয়েক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হল, কোন নারী যদি এমন চিকন কাপড় পরে যে কাপড়ের উপর থেকে কাপড়ের ভিতরে শরীরের রং দেখা যায়, এই কাপড় পরা নারীর জন্য আর উলঙ্গ থাকা সমান। আপনাদের বিবেক কি বলে, যে কাপড় ফিনলেও কাপড়ের উপর থেকে ভিতরে শরীরের রং দেখা যায়, এই কাপড় পরা আর উলঙ্গ থাকা বেশকমটা কি? আল্লাহ রসুল বলেন এটা এই কাপড় পরা আর উলঙ্গ থাকা সমান। দুই নম্বর ব্যাখ্যা হইল, চিকন কাপড় নয়, কাপড় মোটা, কিন্তু নারীরা মোটা কাপড়ের পোশাকই শরীরের সাথে এমন ভাবে টাইট ফিট করে পরবে যে কাপড় পরা সত্ত্বেও শরীরের কোন অঙ্গ কি পরিমাণ মোটা আর শরীরের কোন অঙ্গ কি পরিমাণ চিকন, এটা পোশাক থাকা সত্ত্বেও টের পাইতে কোনো অসুবিধা হবে না। আপনাদের বিবেককে জিজ্ঞেস করে বলুন, এই পোশাক পরা আর উলঙ্গ থাকা বেশকমটা কি? সুতরাং আল্লাহ রসুল বলেন, যে সমস্ত নারীরা এই ধরনের পোশাক পরে পথে ঘাটে ঘোরাফেরা করবে, আল্লাহ রসুল বলেন এরা জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না। হাদিসটা বুঝে থাকলে বলুন, বেইমানের নারীরা এই ধরনের পোশাক পরে কিনা? আর কোন মুসলমানের নারী এ পরে না? তো এরা কি চায়? যে সমস্ত মুসলমানের নারীরা বেইমানদের দেখা দেখি উলঙ্গ উলঙ্গ মার্কা পোশাক পরে, ল্যাংটা মার্কা পোশাক পরে, এরা চায় নাকি? আল্লাহ বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যদি তোমরাও বেইমানদের মতো দুনিয়া চাও, তোমরাও যদি বেইমানদের মতো মুখ বিলাস চাও, বেইমানদের কোফালে যেমন জাহান্নাম সারা পরকালে কিছু নাই, তোমাদের কোফালেও পরকালে জাহান্নাম সারা কিছু নাই। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে একটা শয়তান তার গাড়ে সোয়ার হয়। রসুল মিথ্যা বলছে, মিথ্যা বলছে। তাহলে আমার বিবি যদি বেপর্দা হইয়া ঘর থেকে বের হয়, আল্লাহ রসুল বলেন ঘরে ঢুকার আগ পর্যন্ত শয়তান তার গাড়ে সোয়ার থাকে। যত ঘোরাফেরা করলো, যত চক্কর দিল, যত শপিং সেন্টারে গেল, যত রাস্তায় ঘোরাফেরা করলো, যত পার্কে সময় কাটাইল, যত ক্লাবে সময় কাটাইল, যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে ফিরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল বলেন শয়তান তার গাড়ে সোয়ার তাকে। আমার জিবি বিবি যে বেহর দিয়ে ঘর থেকে বাড়িল, শয়তান কই? শয়তান কোথায়? আমার বিবির গাড়ো? আল্লাহ রসুল বলেন শয়তান তার গাড়ে বসে বসে নীরব থাকে না, অবসর থাকে না, দুইটা কাজ করে। যে নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, এই নারীর ঘরে, নারী নিজের ঘরে ফিরার আগ পর্যন্ত শয়তান তার গাড়ে শোয়ার থাকে এবং গাড়ে শোয়ার থেকে বসে বসে দুইটা কাজ করে। বর্তমান দুনিয়াতে এমন মুসলমানও পাওয়া যায়, বলে জীবনে কোনোদিন যে শয়তান দেখলাম না সেই শয়তান বাস্তবেও আছে কি নাই কে জানে। আল্লাহ কোরআনে বলছেন কিনা শয়তান আছে, যে মনে করবে আছে কিনা কে জানে, তার ইমান রইল না, বেইমান হইয়া গেল। এক বেইমানের ঘটনা বলি, আমাদের বাড়ির কাছে একজন হিন্দু ডাক্তার, ডাক্তার হিসেবে খুবই ভালো, তার আচার ব্যবহারও খুব ভালো, ধর্মের দিক থেকে সে হিন্দু। আমাকে একদিন বলে, হুজুর আপনারা মুসলমান সমাজের অনেক কিছুই আমার কাছে ভালো লাগে, কিন্তু একটা কথা ভালো লাগে না, কোনটা? আপনারা যে বলেন জিন আছে, এগুলি ফালতু কথা, জিন বলতে কিছু নাই, মানুষের ব্রেন ডিফেক্ট হইয়া গেলেই আপনারা বলেন তারা জিনে ধরছে, জিনে ধরছে না, ব্রেন ডিফেক্ট, জিন বলতে কিছু নাই। তার তো আমার বুঝাইবার কোন উপায় নাই, কত ভাবে চেষ্টা করলাম বুঝাইবার, কিন্তু কোনো মতেই সে বুঝতে রাজি না। বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন আমার কাছে আসলো, বললো হুজুর আমার বিবি তো ব্রেন ডিফেক্ট হয়ে গেছে। ব্রেন ডিফেক্ট হয়েছে, ভালো কথা, ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাও। কয় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় বলে তার ব্রেইনে কোনো এফেক্ট নেই, ব্রেইনে কোনো এফেক্ট নাই, তাহলে ব্রেন ডিফেক্ট কারে কয় তুমি কো, তুমি তো ডাক্তার, যার ব্রেইনে কোনো এফেক্ট নাই তার তাহলে ব্রেন ডিফেক্ট কারে কয়, না তাহলে ব্রেন ডিফেক্ট না, বলে তুমি আমার কাছে আসলা কেন, কয় এতদিনে বুঝে আসছে যে জিন বলতে কোনো জিনিস আছে, অদৃশ্য ভাবেই মানুষকে ধরে, আমার বউরে ও ধরছে, এখন কি করতাম বলে। বললাম এক এক বিভাগে এক একজন কাজ করে, অমুক হুজুর জিন সারানির তাবিজ দেয়, তার কাছ থেকে তাবিজ নিয়ে গলাত লটকাও, তাবিজ নিয়ে গলাত লটকাই সে জিনে সারছে। এখানে হিন্দু ডাক্তারকে আল্লাহ বুঝাইয়া দিছে, তোমার চোখে না দেখলেও আছে যেটা ঠিকই আছে। হিন্দু ডাক্তার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বউরে জিনের দ্বারা ধরাইয়া বুঝাইয়া দিছে যে জিন বলতে একটা জাতি আছে যা তোমরা দেখতে পারো না। বুঝে থাকলে এবার বলেন ফিরিস্তা বলতেও একটা জাতি আছে কিনা যা আমরা দেখতে পারি না। আল্লাহ রসুল বলেন যে নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, তার ঘরের মধ্যে একটা শয়তান সোয়ার হয়, ঘরে ফিরে ঢুকার আগ পর্যন্ত শয়তান তার ঘরে বসে বসে দুইটা ডিউটি পালন করে। এবার বলেন কটা ডিউটি পালন করে? দুইটা ডিউটি পালন করে। আল্লাহ রসুল বলেন একটা ডিউটি হইল সমস্ত রাস্তার পুরুষ পালের কুদৃষ্টি তার দিকে টানিয়ে আনে, ওই নারী তার দিকে পথের সমস্ত পুরুষ পালের কুদৃষ্টি তার দিকে টানিয়ে আনে যে নারীর গাঢ় শয়তান বসা। রসুল যে বলেছেন রাস্তার পুরুষ পালের কুদৃষ্টি বেফর্দা নারীর দিকে আকৃষ্ট হয়, এটার প্রমাণ কি আপনাদের কাছে আছে? রাস্তায় কোনো বেফর্দা নারী ঘোরাফেলা করলে কোনো পুরুষেরা কি তার দিকে চায় না? চায় না, খুব শ্রদ্ধার নজরে চায় না, কু নজরে চায়। তাহলে রসুলের কথা যে সত্য এটার বাস্তবতা প্রমাণ হইল কিনা? শয়তানের একটা ডিউটি রাস্তার সমস্ত পুরুষ পালের কুদৃষ্টি তার দিকে আকৃষ্ট করে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনাদের কারো দ্বারা উদাহরণ দিলে হয়তো মনে দুঃখ পাইতে পারেন, বিরক্ত হইতে পারেন, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, শুনেন। আমার যুবতী স্ত্রী, আমার যুবতী মেয়ে বেপর্দা হইয়া যদি রাস্তায় ঘোরাফেরা করে, আর যে পোশাক পরা আর ল্যাংটা তাকে আল্লাহ রসুল সমান বলেছেন, এইরকম ল্যাংটা মার্কা পোশাক ফিন্দা যদি আমার স্ত্রী, আমার যুবতী মেয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর রাস্তার হাজার হাজার পুরুষ পাল কামুক দৃষ্টিতে তার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের আনন্দ উপভোগ করে, তাহলে এতে আমার কি পরিমাণ মান বাড়ে বলেন না কিছু? আমার স্ত্রী, আমার মেয়ে যে কাফর ফিন্দা আর ল্যাংটা তাহা সমান, এই অবস্থায় পুরুষ পালের সামনে ঘোরাফেরা করে, আর পুরুষ পাল কামুক দৃষ্টিতে আমার স্ত্রীর দেহ প্রদর্শনী করে, আমার আমার বিবির দেহ প্রদর্শন করে আর মনে মনে আনন্দ উপভোগ করে, এতে আমার মান মান মর্যাদা কি পরিমাণ বাড়ে না নষ্ট হয়? এতে যে আমার মান নষ্ট হয় এটা বুঝার মতো সেন্স কজন মুসলমানের বাকি আছে বর্তমান সমাজে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়া চাও না আখেরাত চাও, আগে ঠিক করো, মূল আলোচনা মনে আসেনি, তোমরা কি চাও? এই বেইমানেরা দুনিয়া চায় আখেরাত চায় না, ল্যাংটা হইয়া ঘোরাফেরা করলেও এদের কিছু আসে যায় না, তোমরা তো আখেরাত চাও, তোমরা ল্যাংটা হইয়া ঘোরাফেরা করবা দূরের কথা, তোমরা বেপর্দা হইয়াও রাস্তা থেকে ঘর থেকে রাস্তায় বের হতে পারো না। শয়তানের দুই নম্বর ডিউটি, আল্লাহ রাসূল বলেন এক নম্বর ডিউটি হইল রাস্তার পুরুষপালের কুদৃষ্টি তার দিকে টানিয়ে আনে, দুই নম্বর ডিউটি হইল এই নারীটার কুনজর ভিন্ন পুরুষের দিকে টানিয়ে আনে। ফলাফল কি হয়? ফলাফল হয় একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এক মাস দুই মাস ছ মাস এক বছর দেড় বছর দুই বছর বেফর্দা ল্যাংটা মার্কা পোশাক পরে পুরুষের সামনে বেফর্দা অবস্থায় ঘোরাফেরা করতে করতে কানেকশন হইয়া যায়, কানেকশন হইয়া যায়, আর কানেকশন হওয়ার পরেই কালেকশন হইয়া যায়। ফইলা কি হয়? কানেকশন। এরপরে কি হয়? কালেকশন। এই কানেকশন আর কালেকশন বোঝার জন্য আর একটা হাদিস আপনাদের বোঝা দরকার। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা ছয় প্রকার, জিনা ছয় প্রকার। বর্তমান সমাজের মুসলমানেরা এক প্রকার জিনা বুঝে আর ফার্স্ট প্রকার জিনা বুঝেই না, সেন্স লেস, যে সেন্স নষ্ট হয়ে গেছে এই জন্য জিনা বুঝে না। রাসূল বলেন জিনা ছয় প্রকার। জিনা ছয় প্রকার কি কি বুঝার আগে আমাদের বুঝে নেওয়া দরকার, জিনা কাকে বলে, জিনার ডেফিনেশনও জানেন সমাজের মুসলমান। জিনা বলে বিয়া ছাড়া কোন নারীয়ে পুরুষে যৌবনের আনন্দ করা, এর নাম কোন আনন্দের নাম জিনা, যৌবনের আনন্দ। কি ছাড়া? বিয়া ছাড়া। কাজেই বিয়া ছাড়া যদি নারী পুরুষ একে অপরকে দেখে দেখে আনন্দ করে, না দেখলে কোনো আনন্দ হয় না, এই জন্য দেখতে চায়। আল্লাহ রাসূল বলেন দেখে আনন্দ করলে এর নাম চোখের জিনা, গল্প করে আনন্দ করলে এর নাম মুখের জিনা, গল্প শুনে আনন্দ করলে এর নাম কানের জিনা, আর তাস করে আনন্দ করলে এর নাম হাতের জিনা, আর কালেক্টেড হয়ে আনন্দ করলে এর নাম পায়ের জিনা, আর সঙ্গমে লিপ্ত হইলে তার নাম লজ্জাস্থানের জিনা। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলে দিন চোখের জিনা যেন বন্ধ রাখে, লজ্জাস্থানের জিনা বন্ধ থাকবে। চোখের জিনা, আগের হাদিস বুঝে থাকলে বলুন চোখের জিনা কারে কয়? ভিন্ন নারী ভিন্ন পুরুষ একে অপরকে দেখে দেখে যদি আনন্দ করে, রাসূল বলেন এটার নাম চোখের জিনা। একটা পুরুষ আমার যুবতী বিবির দিকে কুনজরে চাইল, একটা পুরুষ আমার যুবতী মেয়ের দিকে কুনজরে চাইল, এর মানে হইল এই পুরুষটা আমার স্ত্রীর সাথে আমার মেয়ের সাথে চোখের দ্বারা জিনা করলো। আমাদের মা বোনের সাথে রাস্তার পুরুষ ফালকে এইভাবে সুখের দ্বারা জিনা করার চান্স দেয়নি কোন পুরুষে? না, চান্স দেয় না। যার বিবি রেবে হইয়া রাস্তার বাইরিতে দিল, হে নিজেই তো তার বিবির সাথে রাস্তার পুরুষ ফালে সুখের জিনা করার চান্স দিল। যার মেয়ের বেফর্দা হইয়া রাস্তার বাহির হইতে দিল, সে নিজেই তো তার মেয়ের সাথে রাস্তার পুরুষ ফালে চোখের জিনা করার চান্স দিল। এর বউ অদায়ুস, হেও দায়ুস। এবার শুনেন দায়ুস কারে কয় এবং দায়ুসের পরিণাম কি? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখছেন, যে নারী ভিন্ন পুরুষের সামনে বেপর্দা অবাধে চলে এটা হইল নারী দায়ুস, আর যে পুরুষ তার বিবিরে এবং তার মেয়েরে ভিন্ন পুরুষের সামনে বেপর্দা অবাধে চলতে দেয় এটা হইল পুরুষ দায়ুস। আল্লাহ রাসূল বলেন তুমি নারী দায়ুস হও অথবা পুরুষ দায়ুস হও, দায়ুসের জান্নাত নাই, দায়ুসের জান্নাত নাই। তে মসজিদ আইসা নামাজ পড়া কি কাজ হইল? আমি ফাস্ট বেলা মসজিদে আসি নামাজ পড়ি, আমি বছরে একবার মক্কা যাই হজ করি, আমি প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা আল্লাহর ঘরে দান করি, আর আমার বিবিরে আর আমার মেয়েরে রাস্তায় বেফর্দা ঘোরাফেরা করতে দেই, আমার নামাজের ফল কত, আমার রোজার ফল কত, আমার হজের ফল কত, আমার যাকাতের ফল কত, আমার কোটি কোটি টাকা দান করার ফলাফল কত, বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এক ব্যক্তি মসজিদে আসলো, কেবলা রুকি হইয়া দাঁড়াইল, নিয়ত করল, তকবীরে তাহরিমা বলল, সুবহানাকা পড়ল, আউযু বিল্লাহ পড়ল, বিসমিল্লাহ পড়ল, আলহামদু সূরা পড়ল, আলাম তারা সূরা পড়ল, রুকু করলো, তসবিহ পড়লো, সেজদা করলো, তসবিহ পড়লো, আবার এরকম করলো, তারপরে বসলো, আত্তাহিয়াত পড়লো, দুরুদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়লো, সালাম ফিরাইল। বলেন নমাজের আর কোন কাজ রইল? রইল নমাজের কিছু? কিছু রইল না, কিন্তু একটা ত্রুটি আছে তার, উযু ছাড়া সব কিছু করলো। কতটা ত্রুটি? কতটা ত্রুটি? দশটা, পাঁচটা, না একটা? একটা ত্রুটি। একটা ত্রুটির কারণে সো আবার কত কম হবে, সামান্য কম হবে না? সমলে ক্যান্সেল, ঠিক তেমনি ভাবে নমাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, তসবিহও পড়ে, ওয়াজিবও পড়ে, জিকিরও করে, ফিরের মুরিদও, তাহাজ্জুদও পড়ে, কিন্তু বিবিরে বেফর্দা রাস্তায় যাইতে দেয়, মেয়েরে বেফর্দা রাস্তায় যাইতে দেয়, কটা ত্রুটি? কটা? কটা ত্রুটি? আল্লাহ রসুল বলেন তোমার নামাজ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, তোমার রোজা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, তোমার হজ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, তোমার লক্ষ কোটি টাকা মসজিদে দান করা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। তুমি দাইয়ুস, দাইয়ুসের জান্নাত নাই। এজন্য আল্লাহ বলেন, নবী আপনার বিবিরে জিজ্ঞেস করেন বেফর্দা নারীর সাথে তুলনা কেন, এরা দুনিয়াদার, আপনার বিবিরা কি চায়? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, বেফর্দা নারীরা দিনদার না দুনিয়াদার? বেফর্দা নারীরা পরকাল চায় না দুনিয়া চায়? তাহলে তোমরা যে সমস্ত মুসলমানের নারীরা বেফর্দা চলো, আর যে সমস্ত মুসলমানের পুরুষরা নিজের মা বোন বেফর্দা চলতে দাও, তোমরা কি পাইবা কি পাইবা না সেই ফয়সলা করে আগে তোমরা বলো তোমরা কি চাও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবিদেরকে এই ধমক দিয়ে আয়াতটা নাযিল করলেন, সূরা আহজাবের 28 নম্বর আয়াত, নবী আপনার বিবিদেরকে জিজ্ঞেস করেন এরা কি চায়, বেফর্দা নারীর সাথে নবীর বিবির তুলনা কেন? যদি বলে যে আমরাও তাদের মতো দুনিয়াই চাই, বেঁচতে গেলে গেলাম না গেলে নাই, জাহান্নাম থেকে বাঁচলে বাঁচলাম না বাঁচলে নাই, আমার শরীরটা রাস্তার পুরুষকে দেখাইতেই হবে, আমার পরনে কত দামের শাড়ি আছে এটা রাস্তার পুরুষ দেখে দেখে আমাকে মারহাবা বলতেই হবে, আমার শরীরে কত লক্ষ টাকার জেওর আছে এটা রাস্তার পুরুষেরা দেখে দেখে আমাকে ধন্যবাদ দিতেই হবে, জাহান্নাম থেকে বাঁচলে বাঁচলাম না বাঁচলে নাই, বেঁচতে গেলে গেলাম না গেলে নাই, তাহলে বলো তোমাদের মধ্যে আর বেইমানদের মধ্যে ব্যবধান কোথায়? যখন আল্লাহ এটা নাযিল করলেন, রসুলের প্রতি আল্লাহর নির্দেশ কিনা, নির্দেশ কিনা, বরণ পোষণ পাইবা কি না পাইবা, খুরপুষ কি পরিমাণ পাইবা কি পরিমাণ না, ফয়সলা পরে হবে, আগে বলো দুনিয়া চাও না আখেরাত চাও, বেফর্দা নারীর সাথে তুলনা কেন? নবীর বিবিরা যদি বেফর্দা নারীর সাথে, বেফর্দা চলছে না, শুধু আরেকটা কথা বুঝাইবার জন্য একটা এক্সাম্পল দেওয়ার কারণে এত বড় ধমক যদি আল্লাহর নবীর বিবিদের প্রতি আসে, আমার মা বোন যদি এইরকম বেইমানদের মতো বেফর্দা চলতে চায়, বলুন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি পুরস্কার আসতে পারে? আল্লাহ যখন ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিলেন আপনার বিবিদেরকে জিজ্ঞাসা করুন তারা কি চায়, দুনিয়া চায় না আখেরাত চায়, কারণ আল্লাহর নির্দেশ তো পালন করতে বাধ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, কারণ হযরত আয়েশা ছিলেন রসুলের সবচেয়ে বেশি মহব্বতের বিবি। আশা করি আপনারা কথাটা জানেন, নবীর সমস্ত বিবিদের মধ্যে হযরত আয়েশা ছিলেন সবচেয়ে বেশি মহব্বতের বিবি। খাদিজা যখন ছিলেন তখন আয়েশা বিবি হিসেবে ছিলেনই না, বিবি খাদিজা শুধু একমাত্র বিবি ছিলেন। যখন বিবি খাদিজা ছিলেন তখন তো বিবি খাদিজাই মহব্বতের আর কেউ নাই। একটা একটা ছেলে স্কুলে পড়ে, পরীক্ষার পরে তার বাবা জিজ্ঞেস করলো তুমি কি পাস করেছো, বলে পাস করেছি, বলে রোল নম্বর কত, বলে এক, বলে তোমরা ক্লাসের ছাত্র কজন, বলে আমি একাই। বলেন তো যে ক্লাসের ছাত্রই একজন, এর রোল নম্বর কি দুই হইতে পারে? যখন নবীর একমাত্র খাদিজা ছাড়া কোন বিবি হই নাই, তখন কি আরো কেউ আরো কারো মহব্বত হইতে পারে? কথা বুঝছেন কি না দেখেন, তখন তো একমাত্র বিবি খাদিজা, অন্য বিবির মহব্বত অন্য বিবির সাথে মহব্বতের কোন তুলনাই চলে না, কারণ একমাত্র বিবি খাদিজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রসুল বিয়া করেন তখন অনেক বিবি ছিলেন। এই সমস্ত বিবিদের তুলনায় হযরত আয়েশাকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি মহব্বত করতেন। আমি আগেই বলেছি রসুল চারের বেশি বিবি রাখার বিভিন্ন হেকমত আছে, এর মধ্যে দুই নম্বর হেকমতটা বলেছিলাম, নিজের খাহিসে বিয়া করছিলেন না উম্মতের স্বার্থে, উম্মতের নারীদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য নবীর একদল সহকারী নারী শিক্ষিকার প্রয়োজন মিটাবার জন্য আল্লাহর রাসূল এতজন বিবি রেখেছিলেন। যে স্বার্থে উম্মতের যে স্বার্থে নবী এত বিবি গড়ে রাখছিলেন, এই স্বার্থটা সবচেয়ে বেশি হাসিল হয়েছে হযরত আয়েশার দ্বারা। এই কারণে হযরত আয়েশারে আল্লাহর রাসূল অন্য বিবির থেকে বেশি ভালোবাসতেন। হযরত আয়েশার দ্বারা এই স্বার্থটা বেশি হাসিল হয়েছে কিভাবে, এই কথাটা আমরা নবীর বিবিগণের একটা ঘটনার থেকে বুঝতে পারবো পরিষ্কারভাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনে একদিন একটা মাসালা নিয়া একটু দ্বিমত হইল। কি মাসালা? যে সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হইয়া যায় না সহবাস কমপ্লিট হইলে পরে গোসল ফরজ হয়, এই মাসালা নিয়ে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মাউ বিল মা, এর মর্ম হলো সহবাস সমাপ্ত হইলে পরে গোসল ফরজ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল তাকাল খাতানান, এর মর্ম হলো সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়, এর পরে তোমার সমাপ্ত হোক আর না হোক ফরজ গোসল করতেই হবে। বলেন হাদিসও দুই রকম, দুইজনের মত দুই রকম। আমাদের বর্তমান সমাজে মুসলমানে মুসলমানে মারামারি করার এটা একটা বেস্ট পয়েন্ট, এটা একটা সুন্দর একটা একটা ইস্যু। মুসলমানে মুসলমানে দাঙ্গা করার, মুসলমানে মুসলমানে কুন্দল করার, মুসলমানে মুসলমানে মারামারি করার, এটা একটা সুন্দর একটা পয়েন্ট। যে হাদিস যদি দুই রকমের হয়, একদল মুসলমান ওই হাদিসের পক্ষে গিয়া আর একদল মুসলমান ওই হাদিসের পক্ষে গিয়া দুই দল মুসলমানে ইচ্ছা মতো মারামারি আর বেইমানরা সবকিছু লুটে নিয়ে যায়, এটা ইসলামের নির্দেশ নয়। ইসলামের নির্দেশ হইল দুই হাদিসের দ্বারা যদি কোন মাসালা দুই রকম বোঝা যায় তাইলে হাদিস তোমাদের চেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, আপনারা কি বলেন? আর সাহাবায়ে কেরামের পরে সারা দুনিয়ার মানুষের মধ্যে হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আপনারা কি মনে করেন? ইমাম আবু হানিফা হইলেন তাবেঈনের একজন, আর বাকি তিন তিন মজহাবের তিন ইমাম তারা তাবেঈন নন, তারা তাবে তাবেঈন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন সবচেয়ে বেশি হাদিস বুঝনেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, আর তাবেঈনের মধ্যে সবচেয়ে বড় ইমাম মুস্তাহিদ ইমাম ছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা হাদিস কতটুকু বুঝেছেন এবং হাদিস কতটুকু আমল করেছেন তা বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। কোন কোন হাদিসে আছে তকবীরে তাহরিমা বলার পরে মুসল্লি হাত বাঁধবে সিনায়, আর কোন কোন হাদিসে আছে মুসল্লি তকবীরে তাহরিমা বলার পরে হাত বাঁধবে নাভির নিচে। সিনায় হাত বাঁধতে হইলে এক হাতের পাঞ্জা দিয়ে আর এক হাতের কনুইয়ে, এই হাতের পাঞ্জা দিয়ে এই হাতের কনুইয়ে ধরতে হয়, এইভাবে দুইটা ছেড়ে দিলে বস হাত সিনা পর্যন্তই ঠেকবে, এর নিচে যাবে না। আর নাভির নিচে হাত বাঁধতে হইলে ডান হাতের পাঞ্জা দিয়া বাম হাতের কবজিতে ধরে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলে পরে নাভির নিচ পর্যন্তই যাবে, এর আগে কোথাও ঠেকবে না। হাদিস কিন্তু দুটোই, দুটোই কি হাদিস, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার মজহাবের মুস্তাহিদ ইমামগণ বলেন সিনায় হাত বান্ধার হাদিসগুলি নারীদের জন্য আর নাভির নিচে হাত বান্ধা হাদিসগুলি পুরুষের জন্য। এবার বলেন হানাফি মজাবে কোন হাদিসটা আমল করার থেকে বাদ গেল? ইমাম আবু হানিফার ব্যাখ্যা বুঝে থাকলে বলুন হানাফি মজাবে কোন হাদিসটা আমল থেকে বাদ গেল? কোনটাই না। যারা পুরুষেরা অসিনায় হাত বান্ধে, নারীরাও অসিনায় হাত বান্ধে, এরা নাভির নিচের হাত বান্ধার আমল হাদিসটা আমল করলো কোথায়? এবার আমার কথা বুঝে থাকলে বলুন হাদিস বেশি বুঝেছেন আমল করা, হাদিসের উপর আমল করার ভালো ব্যবস্থা করেছেন অন্যরা না হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই রকম ইমামগণের মধ্যে যদি হাদিস দুই রকমের হওয়ার কারণে কোন ব্যাপার মীমাংসা দিতে গিয়া ফয়সলা দুই রকমের হয় তাইলে মুসলমানের ঝগড়া করার কোন কারণ নেই। যে ইমামের ফলো করছো ওই ইমামের ব্যাখ্যা মতো পালন করে থাকো। তুমি যদি হানাফি মজাব হইয়া থাকো তাহলে নাবির নিচে হাত বাঁধতে পানতে থাকো, তুমি যদি সাফি মজাবি হইয়া থাকো তুমি সিনায় হাত বাঁধতে থাকো, কোনো মারামারি নাই। বখারি শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস আছে, সিয়াসিত্তার আরো আরো বিভিন্ন কিতাবের হাদিস আছে। আল্লাহ রসুল বলেছেন এই রকমের মাসালা যেখানে দুই হাদিসে দুই রকম বক্তব্য থাকার কারণে দুই ইমামে দুই ভাবে ফয়সালা দিয়েছেন। এখানে যে ইমামরেই ফলো করিয়া মুসলমানে আমল করবে সেই ইমামের ফলোয়ারেরাই আল্লাহর কাছে সওয়াব পাবে, কোন ইমামের ফলোয়ারেরা গুনাহগার হবে না। বলেন তো হাদিস যদি দুই রকমের হয় এই কারণে মজহাবের মীমাংসাও যদি দুই রকমের হয় এই জন্য ফলোয়ারও যদি দুই দল হয় মারামারির কোন কারণ আছে না? দুনো দল রাইট, দুনো দল যেখানে রাইট, আপনিও রাইট আমিও রাইট, মারামারি করবো কেন, কোন দল করবো কেন, গালাগালি করবো কেন? কিন্তু এটা বর্তমানে মুসলমান সমাজের স্বভাব নেচার হইয়া দাঁড়াইছে যে ইনি যেহেতু সিনায় হাত বান্ধে তার বিরুদ্ধে আমার লড়াই, উনি যেহেতু নাবির নিচে হাত বান্ধে তার বিরুদ্ধে আমার লড়াই। এটা মুসলমানের নীতি বহির্ভূত। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একটা হাদিস বলেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের একটা হাদিস বলেছেন, বলেন উবায়ের বর্ণিত হাদিস একরকম না দুই রকম? উমরের বর্ণিত হাদিসের দ্বারা প্রমাণ হয় সহবাস শেষ না হইলে গোসল ফরজ হয় না, আর আবু হুরায়রার বর্ণিত হাদিসের দ্বারা প্রমাণ হয় সহবাস শুরু করা মাত্রই গোসল ফরজ হইয়া যায়। আবু হুরায়রা বলেন উমর আমি নিজের কানে শুনছি রসুল বলেছেন, কাজী আপনার কথা আমি মানতে রাজি না। উমর বলেন আবু হুরায়রা আমিও নিজের কানে শুনছি রসুল বলেছেন, তোমার কথা মানতে রাজি না। এখন তো আবার না মানার ভালো আসলো। তখন তারা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা প্রস্তাব করলেন, শোনো রাসূলের বিবি আমার এক মেয়ে আছে, রাসূলের বিবি হাফসা, আর এই সহবাসের ব্যাপারটা যেহেতু নিতান্তই স্বামী স্ত্রীর ব্যাপার, আমার মেয়ে হাফসা হইল রসুলের স্ত্রী আর রসুল হইলেন হাফসার স্বামী, নিশ্চয়ই আমার বিবি রসুলের কাছ থেকে এই মশালা শিখিয়া রাখবে, তোমার হাদিস বলবত না আমার হাদিস বলবত, মীমাংসা আশা করি আমার মেয়ে হাফসা যেহেতু রসুলের স্ত্রী তার কাছে গেলে মীমাংসা পাওয়া যাবে, চলো আমরা দুজনে তার কাছ থেকে মীমাংসা নিয়ে যাই। আবু হুরায়রাও গেলেন, উমরও গেলেন। হাফসা ঘটনা শুনিয়া বললেন এর মীমাংসা আমার কাছে নাই, আপনারা যদি এর সুষ্ঠু মীমাংসা পেতে চান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যান। হাফসার কা হাফসা ও রসুলের বিবি মীমাংসা পাওয়া গেল নি? পাওয়া গেল না। হাফসা পাঠাইয়া দিলেন তাদের দুজনকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে যখন তারা ঘটনা বললেন, আয়েশা বলেন শুনেন উমর আপনি যে হাদিসের কথা বলেছেন সেটাও রসুলের হাদিস, আবু হুরায়রা যে হাদিসের কথা বলেছেন সেটাও রসুলের হাদিস, রাসুল উমরের বর্ণিত হাদিসটা বলেছিলেন একটা নির্ধারিত সময়ের জন্য, কিছুদিনের জন্য এই একটা বিধান ছিল যে সহবাস সমাপ্ত হইলে গোসল ফরজ হবে, এর আগে গোসল ফরজ হবে না। এই বিধানের মেয়াদ শেষ হওয়ার পরে আবু হুরায়রার বর্ণিত হাদিস আল্লাহ রাসূল বলেছেন এখন থেকে কিয়ামত পর্যন্ত আর সহবাস সমাপ্ত হওয়ার অপেক্ষা করা লাগবে না, সহবাস শুরু হওয়ার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যাবে। সুতরাং উমরের বর্ণিত হাদিসের মেয়াদ শেষ, আবু হুরায়রার বর্ণিত হাদিসের মেয়াদ কিয়ামত পর্যন্ত বলবৎ। হাদিস দুটোই ঠিক আছে কিন্তু মীমাংসা বের করতে হবে তো, মীমাংসা বের করতে হবে তো। মীমাংসাটা বলেন এবার, হাফসা ও রসুলের বিবি, আয়েশা ও রসুলের বিবি, কার কাছ থেকে মীমাংসাটা বের হলো? এবার বলেন অন্য বিবির থেকে রসুল আয়েশাকে বেশি মহব্বত করার কোন কারণ ছিল কিনা? বুঝতে পারছেন কারণটা? এরকম আরো দুইটা হাদিসের মীমাংসা বর্তমান সমাজের অনেক মুসলমানের মীমাংসা বাইর করতে বড় কঠিন হয়। একটা হাদিস ছিল আল্লাহ রসুল বলেন খাইরু মাসাজিদিন নিসাইকার বুয়ুতিহিন, নারীদের উত্তম মসজিদ হলো তাদের ঘরের কোণা, নারীদের উত্তম মসজিদ ঘরের কোণা। পুরুষ একা একা ঘরে নামাজ পড়লে সওয়াব নষ্ট, আর নারী মসজিদে গিয়া জমাতে সামিল হইলে সওয়াব নষ্ট। কথা বুঝলেন কিনা দেখেন। আর এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামকে বলেন তোমাদের কারো মা বোন যদি মসজিদে গিয়া নামাজের জমাতে সামিল হইতে চায় তাহলে তোমরা বাধা দিও না। শেষ উক্ত হাদিসের দ্বারা কি প্রমাণ হয়? মেয়ে লোকের মসজিদে গিয়া জমাতে সামিল হওয়ার পারমিশন নাই না? আছে। আগের হাদিসের দ্বারা কি বোঝা গেল? মেয়ে লোকরা কোথায় নামাজ পড়বে? একা একা ঘরে কোনায়। পরে হাদিসের দ্বারা কি বোঝা গেল? মসজিদে গিয়া জমাতে সামিল হইতে দেওয়া যাবে। দুই হাদিস একরকম হইল না দুই রকম? দুই রকম। এই দুই হাদিসের মীমাংসা হযরত আয়েশার কাছে পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছিলেন, নারীরা মসজিদে গিয়া জামাতে শামিল হইলে, হইতে চাইলে বাধা দিও না, যে পরিবেশে রাসূল কথাটা বলেছিলেন, বর্তমানে রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রাস্তাঘাটে আর সেই পরিবেশ বাকি নাই। সুতরাং বর্তমানের পরিবেশ যদি রাসূলের চোখে দেখতেন, নারীদেরকে মসজিদে গিয়া জামাতে শামিল হইতে ডাইরেক্ট নিষেধ করে দিতেন। তাইলে যে হাদিসের দ্বারা মেয়েদের মসজিদে গিয়ে জমাতে শামিল হওয়ার অনুমতি পাওয়া যায়, এই হাদিসের বিধানের মেয়াদকাল হযরত আয়েশা বলেন বাকি রইছে না, শেষ হইয়া গেছে। এই হাদিসের বিধানের মেয়াদকাল শেষ। আর যে হাদিসে রাসূল বলেছেন হাইরু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মেয়েদের উত্তম মসজিদ হইল তাদের ঘরের কোনা, এই হাদিসের মেয়াদ কিয়ামত পর্যন্ত বলবৎ। এবার মূল কথার দিকে ফিরে যাই, দুইটা উদাহরণ দিলাম এই কথা বোঝার জন্য যে যে স্বার্থে রাসূল অনেক বিবি ঘরে রাখতেন, সেই স্বার্থ কোন বিবির দ্বারা বেশি হাসিল হইত? আয়েশার দ্বারা। এই জন্য এখন বুঝেন অন্য বিবির থেকে রাসূল আয়েশাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, কেন? উম্মতের স্বার্থ আয়েশার দ্বারা বেশি হাসিল। এই জন্য আল্লাহ যখন সূরা আহজাবের 28 নম্বর আয়াত নাযিল করলেন, আপনার বিবিদেরকে বলুন এরা বেঈমান নারীদের মতো আখেরাত চায় না দুনিয়া চায়, বেঈমান নারীদের মতো দুনিয়া চায় না আখেরাত চায়, যদি দুনিয়া চায় এরা আপনার বিবি হইয়া আপনার ঘরে থাকার অধিকার নাই, যা পারেন ধন সম্পদ দিয়া তালাক দিয়া দেন, আপনার ঘর থেকে বের করে দেন। সর্বপ্রথম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিরে একত্রে জিজ্ঞাসা না করিয়া সর্বপ্রথম হযরত আয়েশাকে একা একা ঘরে নিলেন, দেখে নিলেন, নিয়ে বললেন আয়েশা তোমাকে একটা প্রশ্ন করব, আল্লাহর হুকুম তো পালন করতে হয়, জিজ্ঞাসা করুন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, কিন্তু তুমি নিজের বিবেকে জবাব দিও না, তোমার মা বাবাকে জিজ্ঞাসা করে জবাব দিব। জবাব কিভাবে দিবেন? প্রশ্ন করার আগেই কেন জবাব শিক্ষা দেন? মুফাসসিরিন কেরাম লেখেন তার কারণ হইল তুমি আমার সবচেয়ে বেশি মহব্বতের বিবি, তোমার দ্বারা আমার উম্মতের যে পরিমাণ ফায়দা হয় আর কোন বিবির দ্বারা এত ফায়দা হয় না, কিন্তু তুমি যদি বয়স অল্প হওয়ার কারণে আসল বিষয়টা বুঝতে না ফেলে তুমি যদি দুনিয়া চাই বলে ফেলো, আল্লাহ হুকুম দিয়েছেন তোমাকে এক্ষুনি আমার তালাক দিতে হবে, এই কারণে নিজের এক কলে যেন জবাব না দাও, মা বাবাকে জিজ্ঞাসা করে জবাব দিবা। আর রসুলের মনে মনে এই ব্যাপার ইয়ে আছে যে তার মা বাবা নিশ্চয়ই আমি আখেরাত চাই না বলে দুনিয়া চাই অবশ্যই বলার পরামর্শ দিবেন না, এই জন্য প্রশ্ন করার আগেই রসুল বলেন আয়েশা তোমাকে একটা প্রশ্ন করব, জবাব নিজের এক কলে দিবা না, নিজের মা বাবাকে জিজ্ঞাসা করে দিবা। বলে বলেন কি প্রশ্ন? বলে তোমরা যে আমার কাছে খুরফুসের পরিমাণ বাড়াই আছে, বেঈমান নারীদের সাথে তুলনা করা আল্লাহর পছন্দ হয়নি। এই জন্য আল্লাহ বলেছেন আগে বলো দুনিয়া চাও না আখেরাত চাও, যদি দুনিয়া চাও তো বেঈমানের নারীরা যেভাবে সমাজে চলে তোমাদেরকে সেইভাবে চলার সুযোগ দেওয়া হবে, কিন্তু নবীর বিবি হইয়া থাকার অধিকার নেই, তালাক দিয়ে আমার ঘর থেকে বের করে দিই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো আল্লাহর রাসূল, মা বাবার কাছে জিজ্ঞাসা করতে হবে না, আমাদের এই তুলনা দেওয়াটা আমাদের উচিত হয় নাই, আল্লাহ এত শক্তভাবে আমাদেরকে পাকড়াও করবেন তুলনার কারণে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই, আমরা মাফ চাই, তওবা করলাম, জীবনে আর কোনোদিন এমন অপরাধ করব না, আমরা বেঈমান নারীদের মতো দুনিয়ার পরকাল জলাঞ্জলি দিয়া দুনিয়া চাই না, আমরা আখেরাত চাই। এখান থেকে আসে আর এক মশালা, কোন মশালা? অপরাধ করছিলেন তো, পরে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিছেন, আল্লাহ সন্তুষ্ট হইয়া গেছেন, নবীও মাফ করে দিছেন, সন্তুষ্ট হইয়া গেছেন, কিন্তু অপরাধ করছিলেন তো, অপরাধ করছিলেন যেটা বাস্তব, সেই অপরাধ করছিলেন বললে দোষ কি? আরেক প্রশ্ন, অপরাধ করছিলেন বললে দোষ কি? অথচ তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানেরা তোমরা যখন দেখতে পাবে আমার ওই সমস্ত লোকদের যারা আমার সাহাবাগণের দুষ মন্দ বলে দুশ্চর্চা করে, সাহাবা কারে কয়? যে ইমানদার রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন, ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন, তিনি পুরুষ হইলেও রাসূলের সাহাবিগণের অন্তর্ভুক্ত, নারী হইলেও সাহাবিয়াগণের অন্তর্ভুক্ত, বলেন হযরত আয়েশা রাসূলের সাহাবিয়া কিনা, সমস্ত বিবিরা রাসূলের সাহাবিয়া কিনা, আর হাদিস শরীফে আল্লাহর রাসূল কি বলেন, যারা আমার সাহাবাগণের সমালোচনা করে তাদের উপর আল্লাহর লানত, রসুলের সাহাবাগণের দোষ যারা বর্ণনা করে তাদের উপর আল্লাহর লানত। তো এখানে যে বলা হইল যে বেঈমান নারীদের সাথে তুলনা দেওয়াটা, এই এটা নবীর বিবিরার দোষ ছিল, আল্লাহ নারাজ হইলেন, ধমক দিলেন, তালাক দিয়ে দিতে বললেন, এই দোষটা বর্ণনা করা কি হারাম হইল না? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন আয়াত বুঝার জন্য যদি সাহাবায়ে কেরামের অতীত জীবনের দোষের আলোচনা হয়, কোন আয়াতের তফসির বুঝার জন্য, কোন হাদিস বুঝার জন্য, কোন ঐতিহাসিক ঘটনা বুঝার জন্য যদি সাহাবায়ে কেরামের অতীত জীবনের দোষের আলোচনা হয়, তাইলে শ্রোতারা যেন সাহাবায়ে কেরামকে দোষী মনে করতে না পারে, এই জন্য সাথে সাথে বলে দিতে হবে এই দোষ তারা বুঝতে পেরেছিলেন, সংশোধন হয়ে গিয়েছিলেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই এখন আর তারা এই দোষে দোষী থাকেননি। এবার বুঝে থাকলে বলুন, কোন আয়াত বুঝার জন্য যদি কোন সাহাবীর কোন দোষের আলোচনা হয়, সাথে সাথে কি বলতে হবে, এই দোষ, এই দোষে তারা অটল ছিলেন না মাফ হয়ে গিয়েছিল, এই দোষে দোষী অবস্থায় বিদায় হয়েছেন না সংশোধন হয়ে। সুতরাং সংশোধনের কথাটা না বলে, ক্ষমার কথাটা না বলে, মাফের কথাটা না বলে, শুধু দোষের কথাটা বলে দেওয়া হারাম, শুধু দোষের কথাটা বলে দেওয়া হারাম। সুতরাং নবীর বিবিরা কি দোষ করেছিলেন এতক্ষণে বুঝলাম, এখন কি বুঝলেন, দোষে অটল ছিলেন না সংশোধন হয়ে গেছিলেন, সংশোধন হয়ে গেছিলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে মাফ করে দিয়েছেন। এই ঘটনার থেকে আমরা কি বুঝলাম, এখন হইল আমার কথা, এটা এই যে শানে নজুলের ঘটনা, যে ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াত নাজিল করলেন, আর আয়াত নাজিল করে যে সব কথা বললেন, এখান থেকে আমরা এখন কি শিক্ষা নিয়ে যাব। আমার বিবি চায়, আমার মেয়ে চায়, আমার বোন চায়, আমার পরিবারের মেয়েরা চায়, বেঈমানের নারীরা যেভাবে বেফর্দা হইয়া চলে তারাও সেইভাবে বেফর্দা হইয়া চলতে, আমি কি করব? আমাদের পথ নির্দেশনা নিতে হবে ই আয়াতের মর্মত থেকে, ই আয়াতের তফসির থেকে, ই আয়াতের শানে নুজুল থেকে। আমার বিবি যদি আজকে চায় বেঈমানদের মতো বেফর্দা হইয়া চলতে, আমি আজকেই ঘরে গিয়ে তারা জিজ্ঞেস করতে হবে, তুমি আখেরাত চাও না দুনিয়া চাও? আর দুনিয়া চাইলে দুনিয়াদারের ঘরে যাও, আমার ঘর থেকে বের হও। আখেরাত চাইলে বেঈমান নারীদের সাথে পাল্লা দিয়া বেপর্দা চলা যাবে না। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে দুনিয়াদার না হইয়া আখেরাত বজায় রাখিয়া, যতটুকু দুনিয়ার সুখ শান্তি আর মুখ বিলাস করা যায়, আখেরাত ধ্বংস না করিয়া আখেরাত বজায় রাখিয়া যেন দুনিয়াতে আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লেখা আছে جزاكم الله خيرا، مشكورنا كده، جزاكم الله كل مولوان.